সরে না, রাতি বি সরে না, দিন বি সরে না, রাতি বি সরে না, যেতে বি লেখিলে চিঠি মন তো বুঝে না, নুয়া নুয়া প্রেম কলে, নুয়া নুয়া প্রেম কলে, নিদ কেবে হুয়ে না, প্রথম দিন রাজমতি ভুলি হুয়ে না, প্রথম দিন রাজমতি ভুলি হুয়ে না, লাভ কলা আপেক্স মিউজিক্র নূতন ওড়িয়া আধুনিক অ্যালবম সরগ চান্দ।